জাদু আছে তোর, কাটে না দু চোখের ঘোর, অপলকে রেখেছি নজর, সারাক্ষণ আমি তোর ওপর, অত যত কিছু ছাড়ব না পিছু, যতক্ষণ না পাই মনটা তোর, চল না রে তুই মিলে হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই, চল না রে তুই মিলে হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই। মনে ধরে যাকে কখনো কি তাকে ভুল করেও ভোলা যায়, চোখেরই তারাতে তুই হৃদয়ে পড়াতে তুই, তোকে ছাড়া তো বাঁচা তাই, ওকে যত কিছু ছাড়ব না পিছু, যতক্ষণ না পাই মনটা তো, চল না রে তুই মিলে হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই, চল না রে তুই মিলে হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই। স্বপ্নে যে আসে যায় তাকেই না যদি পাই, কি থাকে আর জীবনে, আর কিছুই চাওয়ার রবে না যে আমার, যদি পাই ঠাই তোর মনে, হোক যত কিছু ছাড়ব না পিছু, যতক্ষণ না পাই মনটা তোর, চল না রে তুই মিলে হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই, চল না রে তুই মিলে হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই। রূপেতে কি জাদু আছে তোর, কাটে না দু চোখের ঘোর, অপলকে রেখেছি নজর, সারাক্ষণ আমি তোর ওপর, অত যত কিছু ছাড়ব না পিছু, যতক্ষণ না পাই মনটা তোর, চল না রে তুই মিলে এক হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই, চল না রে তুই মিলে এক হয়ে যাই দুজনে দুজনার পৃথিবী সাজাই।